আজকের প্রশ্ন উত্তর শুধুমাত্র জাকাত ফিত্রার উপরে, কারণ এটা নগদ বিষয়। আমি আসলে খুবই ক্লান্ত হয়ে গেছি, এই জন্য অন্য অন্য প্রশ্ন উত্তরগুলো আজকে দিতে না পারায় দুঃখিত। কারণ এই জন্য জরুরি প্রশ্ন যেগুলো সেগুলো আমরা করব আর দোয়া করব। আর মাঝখানে বলে রাখি, আমাদের এক ভাই আমাদের সঙ্গে এতেকাফে বসে আছেন, বিয়ের খুব প্রয়োজন, একজন ন্যাক স্ত্রী যেন পায়, আল্লাহ যেন কবুল করে দেন, দোয়াতে এসেন সাধারণ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে ন্যাক স্ত্রী ব্যবস্থা করে দেন। আরো অনেক ভাই দোয়া দিয়েছেন, এক ভাই তার বাবা অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সেবা দান করেন। এক ভাই প্রশ্ন করেছেন, 1,50,000 টাকা অনাদায়ী মানে কারো কাছে পাবে, 54,000 টাকা ক্যাশ আছে, 800,000 টাকা ঋণ আছে, গহনা 7 ভরি 7 ভরি আছে, এতে জাকাত হয় কিনা? এখানে দুইটা বিষয় অস্পষ্ট আছে। 1,50,000 টাকা অনাদায়ী, এটা পাওয়ার সম্ভাবনা আছে কিনা? ঋণ যদি কাউকে দিয়ে থাকেন, পাওয়ার সম্ভাবনা থাকে তো সেটা জাকাত দিতে হবে, আর পাওয়ার যদি সম্ভাবনা না থাকে তার জাকাত ফরজ হবে না। এর পিছনে কথা বলে কারা, আওয়াজ হচ্ছে, হাতে কাজ করি মুখে কথা না বলি। তো 1,50,000 টাকা আসে অনাদায়ী যেটা আছে, এটা যদি পাওয়ার সম্ভাবনা থাকে তা জাকাত দিতে হবে, আর 54,000 ক্যাশ আছে, গয়না 7.5 ভরি আছে, 7.5 ভরি, তো সব মিলে জাকাত ফরজ হয়। বাকি ঋণ আছে তার 8,00,000 টাকা, এই ঋণটা কোন ধরনের তা বুঝতে হবে। ঋণ যদি এমন হয় মৌলিক প্রয়োজনের জন্য, নিজের থাকার বাড়ি করার জন্য, ব্যবহারের গাড়ির জন্য, তাহলে এই ঋণ বাদ দিয়ে যদি থাকে তাহলে জাকাত ফরজ হবে না, তাতে হয় না। আর ঋণটা যদি হয় কোনো কলকারখানা করার জন্য, তাহলে ঋণ থাকলে তার বিপরীতে মালও আছে, ঋণ থাকলে তার বিপরীতে মালও আছে। এইরকম ঋণ যেটা, সেই ঋণের ক্ষেত্রে আমরা বলি যে এই বছর যেটা আপনাকে আদায় করতে হবে ওইটা কাটা যাবে, ওইটা তো নাই আসলে, আর বাকি যেগুলো পরে আদায় করতে হবে কিস্তি বাড়ি অন্য অন্য বছর, ওইগুলো কাটা যাবে না। এটা সবার জন্যই প্রযোজ্য, যারা এই মাসআলা জিজ্ঞেস করবেন। পরবর্তী প্রশ্ন আসলে উত্তর দেওয়া হবে না, আর ভালো করে শুনে রাখি, ঋণ বাদ দিয়ে তারপরে বাকি মালে জাকাত আসবে, কোন ঋণ? যদি বলেন যত প্রকার ঋণ, তাহলে সালমান ইব্রাহিমের জাকাত আসবে না। গিয়ে দেখেন তাদের নগদ ক্যাশ আছে 10,00,000 টাকা, ঋণ আছে 10 কোটি টাকা, এই ঋণ বাদ যাবে না, এই ঋণ বাদ গেলে জাকাত কার উপরে ফরজ হবে না। ঋণ বাদ যাবে কোনটা? যেই ঋণ মৌলিক প্রয়োজনের জন্য করা হয়েছে, ব্যবহারের বাড়ি, ব্যবহারের গাড়ি, ব্যবহারের মাল সামানা, এটার জন্য যে ঋণ করা হয়েছে ওটা বাদ যাবে, সেটা দীর্ঘমেয়াদি হোক স্বল্পমেয়াদি হোক। আর একটা হল কলকারখানার জন্য ঋণ করা হয়েছে, এই ঋণ বাদ যাবে কতটুকু? এই বছর যেই পরিমাণ আপনাকে আদায় করতে হবে ওই পরিমাণ, আর যেগুলো পরবর্তীতে আদায় করতে হবে সেগুলো বাদ যাবে না। মনে করুন আব্দুল্লাহ নামে এক ব্যক্তি বিরাট শিল্পপতি, 50 কোটি টাকার তার ঋণ আছে, এখন তার নগদ ক্যাশ আছে 10,00,000 টাকা, তাহলে ঋণ বাদ দিলে জাকাত তো হবেই না, উল্টা জাকাত খেতে পারবে সে, কিন্তু তার কলকারখানা আছে। কিন্তু এই লোক কি করবে? এই লোকের এই বছর যেই পরিমাণ ঋণ পরিশোধ করতে হবে, ধরেন 1,00,000 টাকা, ওইটা বাদ দিয়ে বাকি 1,00,000 টাকা জাকাত দিয়ে। ফেতরা টাকা আদায় করা যাবে কিনা? হ্যাঁ, আদায় করা যাবে উকিল হিসাবে, কিন্তু এটা উকিল হইয়া আপনাকে আদায় করতে হবে, প্রাপ্য লোকদের কাছে পৌঁছে দিতে হবে, তাহলে আদায় করা যাবে। ফেতরা টাকা উকিল আদায় করতে পারে, আদায় করে তারপরে চাউল কিনে আদায় করবে, কারণ আল্লাহর নবী বলেছেন তো আম খাদ্য। এখন টাকা দিলে হবে কিনা সেক্ষেত্রে আমাদের বিভিন্ন মত আছে, ওলামাদের বিভিন্ন মত আছে টাকা দিলে চলবে কিনা। আমার কাছে বিশুদ্ধ মত যেটা সেটা হচ্ছে এই, আল্লাহর নবী খাদ্য বলেছেন, মূল্য বলেন নাই, অতএব খাদ্য দিয়ে আদায় করা সঠিক। কোনো জায়গায় যদি খাদ্য দিয়ে আদায় করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু যেখানে সম্ভব সেখানে টাকা দিয়ে আদায়, খাদ্য দিয়ে আদায় করবে, তাহলে আল্লাহর নবীর হাদিস উপর আমল হলো। আল্লাহ নবী বলেছেন খাদ্য দিয়ে, সেই খাদ্য কি তা উল্লেখ করে দিয়েছেন, বলেন নাই গমের দাম, বলেন নাই ভুসির দাম, বলেন নাই ছাগলের খাদ্যের দাম, বলেন নাই গরুর খাদ্যের দাম, ঘোড়ার খাদ্যের দাম, বলেছেন তো আম, মানুষের খাদ্য যেটা খায় ওইটা দিয়ে আদায় করো, অতএব খাদ্য দিয়ে আদায় করা উচিত। তারপরে আমি আরবদের আমল দেখেছি, আরবরা করে কি, এই ঈদের আগে এই এক এক শ দুই কিলো চল্লিশ গ্রাম চাউল পোটলা বেঁধে বেঁধে রাস্তায় ফেলে রেখে দিয়েছে, যার মনে নিয়ে দাও, ফেতরা যারা খাইতে নিয়ে দাও। আরবদের আমলও এরকম, আর আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন ঠিকাদারি নিয়েছে আল্লাহর শরিয়াত বদলাইয়া নিজেরা শরিয়াত ঘোষণা করার, এবারের ফেতরা পঁয়ষট্টি টাকা, এগুলো শরিয়াতকে পরিবর্তন করা। পিএফ ফান্ডের জাকাত কিভাবে হিসাব করব, পিএফ ফান্ড কি জিনিস, এমনি সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলক যে কেটে রাখে প্রভিডেন্ট ফান্ড যেটা, ওইটা যদি হয়ে থাকে পিএফ ফান্ড ওইটাই না, তো এটা জাকাত হবে না, এটা যখন পাবেন তখন জাকাত দিতে হবে, পাওয়ার আগ পর্যন্ত জাকাত ফরজ হবে না। নিজের মালিকানায় যে টাকা এসে গেছে ওগুলোর জাকাত আছে। এখন যে কেউ এই পিএফ ফান্ডে টাকা তুলে তারপরে রাখলো, অথবা ওই টাকার সাথে আরো বেশি রাখলো, সরকার কাটে মনে করেন মাসে 500 টাকা, সে রাখে 1000 টাকা, তাহলে ওই 1000 টাকা 500 টাকা তার দিতে হবে, ওইটা সে নিজের টাকা, আর বাকি যেটা সরকার বাধ্যতামূলক কাটে ওটার উপর জাকাত আসবে না। এগুলো আমাদের ওই জাকাতের বইটার মধ্যে দেখে নেবেন, ওখানে বিস্তারিত দেওয়া আছে। ফেতরার চাউল কি বাসায় জমাকৃত বা খাওয়ার জন্য কেনা চাউল থেকে দেওয়া যাবে নাকি দোকান থেকে কিনে দিতে হবে, দুইটাই আছে। আপনি কেনা খাবার জন্য যে জমা করে সেখান থেকে দিতে পারেন, অথবা বাজার থেকে কিনেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ফেতরা 2 কেজি 40 গ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে অনুরোধ করছি। এটার বিস্তারিত কি আছে, 2 কিলো 40 গ্রাম মানে এক সা, তো এক সা যেটা আল্লাহ নবীর সা, ওটা ওজন করলে এরকম 4 কোষ হয়, 4 কোষ, 2 হাত 71 করে এরকম 4 খাবলা, এটা হিসাব করলে মধ্যম হিসাবে তাতে এই 2 কিলো 40 গ্রাম হয়। আল্লাহ নবীর সা যেটা ওটা মদিনাতে আছে, আমি জেদ্দাতে আমির মামদুহ বিন আব্দুল আজিজ ওর কাছে একটা সা দেখেছি, আরবিতে লেখা আছে সাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওটাতে এইরকম হয়। কাজী এটা যারা আরবরা এটা মেপে জুবে তার বের করেছে, এর আর বিস্তারিত কিছু নাই। ব্যবহারিক গহনা 5 ভরি স্বর্ণ প্লাস 14 ভরি রূপার জাকাত দিতে হবে কি? হ্যাঁ হবে, স্বর্ণের সঙ্গে রূপা থাকলে দুইটা মিলে জাকাত পরিমাণ হয়ে যাবে, তখন রূপার মূল্য হিসাব করা হবে। কাজে স্বর্ণের সঙ্গে যদি 1 ভরিও স্বর্ণের সঙ্গে রূপা থাকে তাহলে জাকাত ফরজ হয়ে যাবে, কারণ তখন নিসাব হবে রূপার নিসাব, আর 52.5 ভরি রূপার যে দাম তাতে 1 ভরি স্বর্ণ দামই হয়ে যায়। কাজে স্বর্ণ আর রূপা দুইটা যদি থাকে সেক্ষেত্রে রূপার নিসাব হিসাব করে জাকাত ফরজ হয়ে যাবে। মাদ্রাসায় ধনী গরিব এতিম ছাত্রছাত্রী আবাসিক অনাবাসিক লেখাপড়া করে, মাদ্রাসা নামে জাকাত ফিত্রা আদায় করলে শিক্ষকদের বেতন বাবদ দেওয়া যাবে কিনা? না যাবে না, এটা আলাদা ফান্ড করতে হবে। আমাদের এখানে আলাদা ব্যবস্থা করা আছে, আমরা অ্যাকাউন্ট আলাদা করে দিচ্ছি, যে জাকাতের অ্যাকাউন্ট আলাদা আর এমনি দানের অ্যাকাউন্ট আলাদা, এইভাবে ব্যয় করা। আমরা যেটা করি সেটা হচ্ছে জাকাতের টাকা আপনারা দিচ্ছেন, আমরা করি কি, যে ছাত্র ফ্রি খায় তাকে টাকা আমরা দিয়ে দেই, ওই টাকা নিয়ে এসে জমা দিয়ে দিল। মনে করেন একটা ছেলের প্রতি মাসে আমাদের এখানে ভর্তি ফি 2000 টাকা প্রথম বছরে, আর প্রতি মাসে 2000 টাকা 3 বেলা খাবারের জন্য, আর কোনো খরচা নাই। এখন গরিব ছেলে সে দিতে পারে, সে কি করবে, তাকে আমরা এই জাকাতের টাকা থেকে প্রতি মাসে 2000 টাকা দেই, সে মালিক হয়ে গেল। এরপরে সে টাকাটা জমা দিয়ে দিল, তাহলে বোর্ডিং এ জাকাত খাওয়ানো হচ্ছে না, আমার বোর্ডিং এ জাকাত খাওয়ানো হবে না, আমার বোর্ডিং এ সবাই টাকা দিয়ে খাবে। টাকাটা পাবে কোত্থেকে? গরিবরা, জাকাত থেকে আমরা তাকে দিয়ে দেব। সুতরাং বেতন জাকাত দিয়ে দেওয়া হয় না, আমাদের এখানে দেওয়া হয় না, এটা হবে দেওয়া যায় হবে না। আমার গত রোজায় ফেতরা দেওয়া হয়নি, সেটা কি দিতে হবে? হ্যাঁ দিয়ে দেন আপনি। চরমনাই পীরের মাদ্রাসার জন্য জাকাত দেওয়া যাবে কিনা, এটা আমার উত্তর হয়ে গেছে যে যারা শিরিকে লিপ্ত বেদাতে লিপ্ত তাদের থেকে আল্লাহ বলছেন বারা করার জন্য জাকাত দিলে সম্পর্ক স্থাপন করা হয়। আপনি বারা করবেন না জাকাত দিবেন, কোনটা করবেন? শেয়ার বাজারে 2 লক্ষ টাকা এবং বাসায় 3 ভরি স্বর্ণ আছে, সমুদায় মিলে জাকাত দিতে হবে কি? হ্যাঁ দিতে হবে। আপনার শেয়ার বাজারে 2 লাখ টাকা আর স্বর্ণ যা আছে তার মূল্য হিসাব করে, বিক্রয় মূল্য হিসাব করে যা হয় ওই পুরো টাকার 40 ভাগের 1 ভাগ দিবেন, 2.5%। আমাদের একটি ফ্ল্যাট রাখা আছে, চুক্তিতে 10 লক্ষ টাকার বিনিময়ে যা থেকে প্রতি মাসে 16,000 টাকা আসে, এখন এটা কি ভাবে হিসাব করব? এই ফ্ল্যাট বলেন, ভাড়া বাড়ির বলেন, বা ভাড়ায় গাড়ি আছে, এগুলোর যে আয়টা আছে, আয় এই 16,000 টাকা ভাড়া আসতেছে, এই ভাড়ার সাথে যদি আপনার নেশাব পরিমাণ মাল থাকে, মনে করেন আগের থেকে আপনার আরো যে পরিমাণ ক্যাশ আছে স্বর্ণ বা নগদ টাকা বা ব্যবসার মাল মিলিয়ে, তাতে আপনার জাকাত ফরজ আছে, তাহলে ওই টাকার সাথে এটাও যুক্ত হবে। মনে করেন আজকে আপনি, আজকে আপনি 1 লাখ টাকার মালিক, নেশাবের মালিক হয়ে গেলেন, এরপরে প্রতি মাসে বেতন পাচ্ছেন 16,000, ভাড়া পাচ্ছেন 16,000, আরো কেউ হাতিয়ে দিল 10,000, এইরকম বছর শেষ হতে হতে আপনার 1 লাখে দাঁড়াইছে 10 লাখ, তাহলে এখন আপনি জাকাত দেবেন কয় টাকার? ওই মোট 10 লাখ টাকা মোট। অর্থাৎ বছরের মাঝখানে যেগুলো যুক্ত হবে এগুলোর বছর পূর্ণ হওয়া জরুরি না। আজকে আপনি চাঁদের মাস হিসাবে এই 24 তারিখের ধনী হলেন, নেশাব পরিমাণ মালের মালিক হলেন, আগামী বছরের 24 তারিখের আগের দিন 23 তারিখে আপনি 10 লাখ টাকা পাইলেন, তাহলে আজকে আছে আপনার 1 লাখ, ওই দিন আরো 9 লাখ যোগ হলো, ওই 9 লাখের বছর ঘোরা লাগবে না, আপনি ওই একদিন পরেই বছর পূর্ণ হয়ে গেছে 10 লাখে জাকাত দিবেন। বিষয়টা ক্লিয়ার? নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে বছর পূর্ণ হওয়ার পর্যন্ত মাঝখানে যা আয় যুক্ত হবে ওটা ওই সাথে হিসাব হবে, ওইটার জন্য আলাদা বছর পূর্ণ হওয়া লাগবে না। জি হ্যাঁ হ্যাঁ মিলাবেন, সব মিলাবেন, সব মিলে যা কি বলছি শুনেন, আপনার 10 লাখ টাকা ক্যাশ আছে, নেশাবের মালিক হয়ে গেলেন, আপনার ব্যাংকে আরো আছে 2,000 টাকা, ব্যবসায় মাল আছে 10,000 টাকার, পাইবেন 3,000 টাকা, ঘর ভাড়া পাইলেন 10,000 টাকা, এইরকম যত টাকা আপনার মালিকানায় আছে সব মিলাইয়া এক করবেন, সব মিলাই হলো 50 লাখ টাকা। এখন আপনি জাকাত দিবেন কিসের? ওই 50 লাখ টাকা, এটা জাকাত দিতে হবে। ও ফ্ল্যাটের মূল্য ধরবেন না, না না ফ্ল্যাট ভাড়া, ভাড়া ফ্ল্যাটের মূল্য না, গাড়ি, যাদের গাড়ি ভাড়ায় চলে, যাদের গাড়ি ভাড়ায় চলে গাড়ির মূল্যের উপর জাকাত আসবে না, যারা ফ্ল্যাট ভাড়া দেন ফ্ল্যাটের মূল্যের উপরে জাকাত আসবে না। আবার কথা বুঝতে ওদের কষ্ট অসুবিধা হচ্ছে, কথা মুখে বাঁচতেছে, শুকিয়ে গেছে তো মুখ, তো কথা বলতে সমস্যা হচ্ছে, তা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন ভালো করে। তো যেটা বলছিলাম, যে গাড়ি ভাড়ায় চলে ওই গাড়ির মূল্যের উপরে জাকাত আসবে না, যে বাড়ি ভাড়ায় দেওয়া হয় ওই বাড়ির মূল্যের উপর জাকাত আসবে না, যে ফ্ল্যাট ভাড়া দেওয়া হয় ওই ফ্ল্যাটের মূল্যের উপরে জাকাত আসবে না, আসবে কিসের উপরে? ভাড়ার উপরে, আয়ের উপরে, ওই আয়টা অন্য অন্য আয়ের সাথে মিলে যদি নিসাব পরিমাণ হয় তাহলে জাকাত আসবে, আসবে না। কলকারখানা আছে, ওই কলকারখানার মেশিনের মূল্যের উপর টাকা আসবে না, আসবে কিছু পরে আয়ের উপরে। হ্যাঁ, যদি গাড়ি কেউ বেচার জন্য গাড়ি কিনে, তার ব্যবসায়িক গাড়ির ব্যবসা, অথবা ফ্ল্যাট বেচে আর কিনে ব্যবসা, তাহলে কিন্তু ওই ফ্ল্যাট গাড়ি বা জমি বেচা কিনা করে, তাহলে ওটা পণ্য, ব্যবসার পণ্য, তাহলে মূল্যের উপর টাকা আসবে। আর যদি গাড়ি ভাড়া দেওয়ার জন্য, বাড়ি ভাড়া দেওয়ার জন্য, ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য, তাহলে ওর মূল্যে জাকাত আসবে, আসবে কিছুর উপরে, আয়ের উপরে। আচ্ছা, এটা তো হয়ে গেছে। যদি একদিনের খাবার থাকলে ফেতরা দিতে হয়, তাহলে ফেতরা খাবে কি, খাবে যে এরচে গরিব সে। প্রফেশনাল ভিক্ষুক যারা, দেওয়া যাবে না তা বলবো না, কিন্তু ওরা তো অনেক ধনী। আপনারা জানেন কি, ঢাকায় প্রতি বছর রমজানে ভিক্ষুক আমদানি করা হয়, এক একজনের বেতন 20,000 টাকা, দশ থেকে বিশ হাজার টাকা বেতন দিয়ে গ্রাম থেকে এই গরিবদেরকে আসে, কোম্পানি আছে নিয়ে আসে, এদেরকে বিভিন্ন পয়েন্টে বসায়, এরা যা পায় তা বিকেল বেলা নিয়ে নেয়, শিফট করে বসায়, 8 ঘন্টা ডিউটি করায়, এদের গাড়ি আছে দিয়ে যায়, গাড়িতে নিয়ে যায়, এরপরে মাস শেষে এদের বেতন দিয়ে দেয়, বাকি লাভ যেটা হয় ওরা কোম্পানি মালিক, এটা ব্যবসা একটা। তো একজনকে 20,000 টাকা বেতন দিল, 30,000 তার থেকে আয় হলো, এক একজনের গড়ে 50 থেকে 60,000 টাকা পায়। এটা বাংলাদেশেও আছে ভিক্ষুক কোম্পানি, সৌদি আরবেও আছে। হজের টাইমে সারা দুনিয়ার ল্যাংরা লুলা হাতকাটা পাকাটা এগুলো নিয়ে জমা করে। একবার সৌদি সরকারের পুলিশ একটা হানা দিল এক বিল্ডিং এ, 4 তলা বিল্ডিং পুরাটা ভিক্ষুক, 1,000 ভিক্ষুক, এদেরকে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিমানে টিকিট করে নিয়েছে, এদের দ্বারা ভিক্ষা করায়। তো এদেরকে টিকিট দেয় আসা যাওয়ার, আর কিছু টাকা দিয়ে দেয়, বাকিরা ওই কোম্পানির মালিক। এটা ঢাকাতেও আছে, আপনারা ভিক্ষুকদেরকে খোঁজ নিয়ে জিজ্ঞেস করবেন। কিছু ভিক্ষুক আছে ভিন্ন, কিন্তু মৌসুমি ভিক্ষুক, সিজনাল, এই সিজনাল ভিক্ষুক যারা বেশিরভাগই এই বেতনে আসে, এদেরকে একটা নির্দিষ্ট বেতন দেওয়া হয়, এরা ভিক্ষা করে। এই জন্য তালাশ করে দেখবেন, রাস্তার ভিক্ষুকের উসুল না, উসুল হচ্ছে গরিবকে দেওয়া যাবে, এক ভিক্ষুক যদি বাস্তবে গরিব হয় তাকে দেওয়া যাবে না, দেওয়া যাবে। আবার মনে করেন ভিক্ষুকের চেয়েও ভালো একজন আছে গরিব, কিন্তু সে চায় না, কার কাছে তালাশ করে দিতে হবে, এটা জেনে শুনে দিতে হবে, জানলে তাকে বলা লাগবে না, না বলেও দেওয়া যাবে, কিসের টাকা বলা দরকার নেই। দোকানের জামানত টাকা জাকাতের আওতায় আসবে কিনা, এটা দুই রকম আছে, একটা জামানত টাকা ফেরত পাবে, এটা জাকাত দিতে হবে, আর একটা ফেরত পাবে না, বেতন দিয়ে কেটে নিবে, তো কেটে নিবে যেটা ওইটা আর জাকাত লাগবে না, ওটা চলে গেছে বেতনে। অ্যাডভান্স দুই রকম আছে, একটা হচ্ছে ওটা আস্তে আস্তে কেটে যাবে, এক সময় পুরো কেটে যাবে কিনা। আচ্ছা, তাহলে যদি এরকম কেটে যায় সেটার জাকাত আসবে না, আর যেটা কেটে যাবে না আপনি ফেরত পাবেন, জাকাত আসবে, আর মালিকানা আছে, ঠিক আছে, তাহলে অর্ধেকে জাকাত আসবে, অর্থাৎ মালিকানায় যে পরিমাণ থাকবে তার জাকাত আসবে। এক্ষেত্রে আপনার যেটা কাটবে এই বছর ওইটা বাদে বাকিটা জাকাত দেবেন, এই বছর যেটা কাটবে ওইটা বাদ। মনে করেন প্রতি মাসে জাকাত আপনার 1 লাখ, প্রতি মাসে কাটে 10,000, তাহলে এই মাসের 10,000 মানে এই বছরের যেটা কাটবে, এই বছর মাস না বলছি, মাস না বছর, এই বছরে যে টাকাটা কাটা যাবে, ধরুন প্রতি মাসে ধরুন 3,000 করে কাটে, তার 3×36,000 বাদ দিয়ে বাকি যারা জাকাত দিবেন। ক্লিয়ার বিষয়টা? অ্যাডভান্স দেওয়া আছে 5 লাখ টাকা, প্রতি মাসে কাটে কত, 5,000 টাকা, তাহলে 5,000 টাকা কাটলে বছরে কত টাকা আসে, এই 60,000 টাকা বাদ দিবেন, তারপরে যা থাকবে এটা জাকাত দিবেন। ব্যবসার টাকা জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, দিতে হবে তো, ব্যবসার মাল টাকা, নগদ টাকা, স্বর্ণ, ব্যবসার মাল বিক্রয় মূল্য ধরে তারপর জাকাত দিবেন। ব্যবসার মাল বলতে ফার্নিচার হোক, গরু হোক, ঘোড়া হোক, গাড়ি হোক, জমি হোক, বাড়ি হোক, যদি ব্যবসা বেচা কিনা করা হয় তার সবই ব্যবসার মাল, ঔষধ হোক, থালা বাসন হোক, জাকাত আসবে। অফিসের ফার্নিচারে দেখাতে লাগবে না, আরে মুশকিল অফিসে বোঝা দরকার, ঠিক আছে ডেকোরেশন বাদ, অফিসের টুল টেবিল দেখাত নাই, বউয়ের শাড়ি গহনা যতই থাকুক, শাড়ি গহনা না বউয়ের শাড়ি ব্যবহার্য জাগাত নাই, বাসার থাল বাসন শোকে সাজাই রাখছেন ব্যবহার হয় না, আমার এটা অভিজ্ঞতা আছে, এক বাসায় গেলাম দেখি শোকে দামি দামি গিলাস আছে, তো পানি খাইতে দিল একটা মেলামাইনের গিলাসে, খাইলামই না, ওই আমাকে দিল মেলামাইনের গিলাসে পানি পান করতে, এগুলো রাখছে কি জন্য, দেখাবার জন্য, এগুলো অপচয়, এগুলো কি, এগুলো অপচয়, খামা খাই দেখাবার জন্য একটা বড় আলমারি সাজাই রাখছে, আলমারিতে দাম হবে 1,00,000 টাকা মনে, এত বড় একটা আলমারি তারপর দাম জিনিসগুলো সাজিয়ে রাখলো, আর একজন মেহমান গেলে পানি খাওয়াই দিছে মেলামাইনের গ্লাসে প্লাস্টিকের রক, মানুষের রুচি যে কত নিচে চলে গেছে, তো ব্যবহার যখন করে না বলে কেনা দরকারটা কি, এটা অপচয়। তো যাই হোক, তারপরও বলছি এই যে সাজাই রাখলো ওর জাকাত নাই, কি নাই, জাকাত নাই, ব্যবসার মালও জাকাত হতো, ব্যবসার মালে জাকাত হবে না। জাকাত সেমিনারে বলা হয়েছিল একই সম্পদের উপর একবারই জাকাত দিতে হবে, এটা হলো ব্যবসায়ের মাল যেটা আছে এটার উপর একবার জাকাত আসবে প্রতি বছর একবার, কিন্তু জমির ফসল, ফসলের জাকাত অসর নেসপে অসর এটার মাত্রা যারা জানেন, ওটা যতবার ফসল হবে ততবার জাকাত হবে, কি বললাম, অসরি জমিন 10 ভাগের 1 ভাগ ফসলের জাকাত, এটা যতবার ফসল উঠবে ততবার জাকাত দিতে হবে, একবার না। এই জন্য যেটা আপনি শুনছেন ওরা বোধহয় একটু বুঝতে ভুল বুঝেছেন, সেই সেমিনারে বলা হয়েছিল এই কথাগুলো আমাদের, যে যে সমস্ত জমির জাকাত আছে ওগুলো যতবার ফসল হবে ততবার জাকাত আসবে, আর ব্যবসায়ের মাল নগদ টাকা স্বর্ণ এগুলোর জাকাত আসবে বছরে একবার, বছর ঘুরে যেটা সব মিলিয়ে থাকবে জাকাত আসবে একবার, তার মানে সারা জীবনে একবার না, আবার বছরে একবার, একবার দিলেন পরবর্তী বছরে আবার ওই মাল আছে আরো যোগ হলো জাকাত দিতে হবে। টেলিভিশন চ্যানেলে জাকাত দেওয়া যাবে কিনা, জাকাতের জন্য মালিক বানানো শর্ত, মালিক এই টেলিভিশন চ্যানেল কোনো মালিক না, অতএব জাকাত দেওয়া যাবে না, এটা কোনো ব্যক্তির মাসলা হতে পারে। আল্লাহ তাআলা জাকাতের 8টা খাত বয়ান করেছেন, কয়টা খাত, 8টা খাত বয়ান করেছেন, এটা পাগলামি করার জিনিস না, খাতগুলো আল্লাহ নিজে বয়ান করেছেন, এটা কোনো মহাদ্দেসের কথা না, মুফতির কথা না, এমনকি নবীর কথাও না, কথাগুলো কার, ওই 8টা খাতের মধ্যে কি নাই, টেলিভিশন নাই, কাজে আরে ভাই নাম বলা দরকার কি, একজনের সব কথা সহি বলে বেশিরভাগ সহি, সব কিছু জরুরি নাকি, এই জন্যই তো আমরা বলি যে আমি বলি যেই বলুক দলিল ভিত্তিক কথা বললে গ্রহণ করা যাবে, দলিল ছাড়া বললে, এখন আপনি কোরআন সাথে মিলান ডাইরেক্ট কোরআন আয়াত আছে 8টা খাত, এখন তার মধ্যে পৃষ্ঠিবি নাই দেওয়া যাবে না, শেষ, এখন অমুক বলে তমুক বলে বললেই মানা যাবে নাকি, যে ব্যক্তি বলুক যদি কোরআন এবং সহিহ হাদিসের দলিল না থাকে মানা যাবে না। ফেতরার চাউল মার্কাজে দেওয়া যাবে কিনা, হাত দেওয়া যাবে মার্কাজে, গরিবরা আত্মীয়দেরকে দিয়ে দিলে ওরা বোরিং দিয়ে দিল খাইলো অসুবিধা নেই, ব্যবহৃত স্বর্ণে জাকাত লাগবে কিনা, সহিহ দলিলে লাগবে, দুই রকম দলিল আছে আমার কিতাবুল যাকাতটা পড়বেন, ওখানে দুই পক্ষে দলিল দেওয়া আছে, বিশুদ্ধ মতে জাকাত দিতে হবে এটাই আমার কাছে সহি বেশি মনে হয়, কারণ আল্লাহ নবীর কাছে ওই যে একজন মহিলা আসলো বলে যে তুমি কি জাকাত দাও, এর তো বললো যে না, তুমি কি চাও যে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুনের 2টা চুরি পরাই দেখ, এরকম আল্লাহ নবীর স্ত্রীদের ব্যাপারে হাদিসগুলো আছে, ওখানে দলিল দেওয়া আছে দেখে নেবেন। সাদাকাতুল ফিতর কিভাবে বন্টন করা যাবে, কিভাবে দিয়ে দিবেন আর কি, তো বলেই দিলাম যে একজনের ফিতরা কয়েকজনকে দেওয়া যাবে আর কয়েকজনের ফিতরা একজনকে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। সাদাকাতুল ফিতর কি 8 ভাগে ভাগ করিতে হইবে, না, সাদাকাতুল ফিতর বলা হয়েছে তোমাতুল মাসাকিন, মিসকিনদের খাবার, এখানে 8 ভাগ বলা হয় নাই, 8 ভাগ হলো জাকাতের খাত, ফেতরা খাত কিনা 8 ভাগ না, এটা গরিবদের হক। নিজ জমিতে চাষকৃত চালের ফেতরা যদি টাকার মাধ্যমে দেওয়া হয় তবে কিভাবে ফেতরা আদায় করব, চালের ক্ষেত্রে টাকা দিয়ে দিবেন কেন, চাল দিয়ে দেন। আর নইলে যদি টাকা দিতে চান তো বাজার দর হিসেব করার সুবিধা, আপনার ক্ষেতের যে চাউল তাহলে দাম আছে না বাজারে? ক্ষেতের চাউলের কি বাজারে দাম নাই? তাই বাজারে যে দাম আছে ওই দাম হিসেব করবেন। 2 কিলো 40 গাছ বললাম, একজনা 52.5 ভরি স্বর্ণ আছে যার মূল্য প্রায় 70,000, তাকে জাকাত দিতে হবে। কিন্তু অন্য এক অন্য একজনের যদি 70 ভরি 7 ভরি স্বর্ণ থাকে, তার মূল্য 350,000 টাকা, তাকে কি জাকাত দেওয়া হবে না? বুঝি নাই প্রশ্নটা কি করছেন। একজনের 52.5 ভরি স্বর্ণ আছে, রূপা লাগবেন তাহলে, ঠিক আছে, স্বর্ণ লাগছেন দুই জায়গায়, ব্যাস লাগলো এই জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা, এটা তো আমি আমার ওই যে কিতাব জাকাত বইটা লিখে দিয়েছি যে আসলে নেশাব হিসাব করার ক্ষেত্রে স্বর্ণের নেশাবকে মূল ধরা উচিত, স্বর্ণের নেশাবটাকে মূল ধরা উচিত, কারণ নইলে এই পাঁচ লাগবে। স্বর্ণের মনে করেন 7.5 ভরি না হইলে নেশাব হয় না, আর রূপার 52.5 ভরি হইলে নেশাব হয়ে যায়। অথচ 1 ভরি স্বর্ণের দাম দিয়ে 52.5 ভরি রূপা কেনা যায়, তাহলে রূপাওয়ালায় কি দোষ করলো? এত অল্প টাকার মালিক জায়গা ফরজ, আর স্বর্ণওয়ালা 7.5 ভরি স্বর্ণের মালিক তারপর জায়গা ফরজ, 6 ভরি হলে ফরজ হতো না। এই জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে আসলে মূল নেশাব হওয়া উচিত স্বর্ণ। এখন এটা এদেশের মানুষ বেশিরভাগ হানাফি মাজহাব অনুসরণ করে, আর আরব আলেমদের মধ্যে দুরকম আছে, কেউ বলছেন যে না রূপার দাম হিসাব করা গরিবদের সুবিধার জন্য, এটা গরিবরা বেশি পাবে, ধনীর সংখ্যা বেশি হবে, আর স্বর্ণের নিসাব ধরলে গরিব ধনী খুব কম হবে। তো গরিবদের লাভের দিকে বিবেচনা করে মূলত নিসাব হিসাব করা হয় রূপার। এবং সতর্কতার জন্য আমি এটাও গত আলোচনায় বলেছিলাম যে মূল নিসাব হওয়া উচিত স্বর্ণের, বাকি সতর্কতার জন্য এবং গরিবের লাভের জন্য। তো আমি তো এটা বলে দিয়েছিলাম, আর পরে ডক্টর মঞ্জুরুল্লাহ হিসাব উনিও এটা বললেন, উনি বলেছিলেন যে রূপার নিসাব হিসাব করবেন গরিবদের লাভের জন্য, কাজে বিষয়টি গরিবদের লাভের জন্য বিষয়টা এটাই বিবেচনা করা হয়, নয়তো মূল হিসাব আসলে স্বর্ণতে হওয়া দরকার। উটের বেলায় দেখবেন, উটের বেলায় 5টা উটের নিচে জাকাত নাই, তো রূপ হলে তো 5টা উট মানে কত? অসর মানে হচ্ছে জমির ফসল। এখন জমি দুই রকম আছে, একটা খারাজি আর একটা অসরি। খারাজ হলো যেটা মুসলিম শাসকেরা যুদ্ধ করে বিজয় লাভ করেছে, এই জমিনগুলো মুসলিমদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, এগুলো অসরি জমিন। তো এই অসরি জমিনগুলোর মধ্যে অসর মানে 10 ভাগের 1 ভাগ, যদি বৃষ্টির পানি দিয়ে অথবা খালের পানি দিয়ে, অর্থাৎ নিজের কোনো ব্যয় করতে হয় নাই, এক্ষেত্রে আছে অসর 10 ভাগের 1 ভাগ। আর যদি নিজের সেচ দিতে হয়, আমাদের দেশে এখন সেচ লাগে, সার লাগে, সব লাগে, এক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ, নিষ্ফসল 20 ভাগের 1 ভাগ জায়গা দিতে হয়। এটা হলো অসর আর নিঃস্ব অসর। অসর মানে 10 ভাগের 1 ভাগ, আর নিঃস্ব অসর 20 ভাগের। তো আমাদের দেশের 10 ভাগের 1 ভাগ, আমাদের দেশে নিঃস্ব অসর 20 ভাগের 1 ভাগ, কারণ এখানে জমিতে চাষ করলে ফসলে সার দেওয়া লাগে, একবারে কীটনাশক দেওয়া লাগে, এরপরে পানিও সেচ দেওয়া লাগে, সব মিলাইয়া এটা সে অসর না নিঃস্ব অসর আসে। আচ্ছা প্রশ্ন কিরকম আছে, আমার বলতে পারতেছি না। জাকাত 7.5 ভরি নাকি 7.5 তোলা? ভাই এখন তোলা আর সোনা, 7.5 তোলা হয়েছিল মিসকাল, আমার ওই যে ফেকুস জাকাত কিতাবে দেওয়া আছে যে স্বর্ণ হল কত? 7.5 ভরি, এটা বলা আসলে মিসকাল হিসাব করে, এখন বর্তমানে গ্রাম হিসাব করে দেওয়া হয়, সোজা 85 গ্রাম স্বর্ণ হইলে জাকাত আসবে, আর রূপ হইল 595 গ্রাম, বা সোজা হিসাব, বাকি মেসকালের হিসাব রূপ হলো 200 দিরহাম 200 দেড়হাম, তো 200 দেড়হামে কি হিসাব, ওটা একটা আরবি হিসাব। এই জন্য তোলাও না ভরিও না, আসল হচ্ছে মেসকাল, তো ওইটাকে তোলা হিসেবে করা হয়েছে। এখন বর্তমানে তোলা নাই, ভরি আর তোলা কাছাকাছি, একের অল্প পার্থক্য। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি, আর কথা বলা যাচ্ছে না বেশি। আপনাদের একান্ত যদি কোনো কথা থাকে, দেখা দেখার কথা থাকে করবেন, আর কোনো প্রশ্ন করেন না, মানে অবস্থার স্বাস্থ্য খুবই খারাপ হয়ে গেছে বলেন। আচ্ছা প্রশ্ন তো আসলে মৌখিক করার কথা না, তা করেন। আচ্ছা বলেন। এইটার উপর আমার একটা বই আছে, আপনি বইটা পড়েন। আজকে বললামই তো যে একটা, এটা একটা এমন বিষয় যে আপনাকে এক দুই কথা এটা উত্তর দেওয়া যাবে না। একটা বই আছে সিয়াম ঈদ বিশ্বব্যাপী একই দাঁড়ি করা যায় কিনা, আপনি বইটা পড়েন, পড়ার পরে যদি কোনো বিষয় থাকে তাহলে আমি জিজ্ঞেস করি ইনশাল্লাহ। টাকাটা তো আপনি নিজের নাকি? এটা আপনি দেখা করেন নাকি? না, ব্যাংকের লোন যদি সুদে এনে থাকেন, সুদের টাকায় জাকাত নাই, তার মানে এই না যে আপনাকে ছাড় দিয়েছে। নাই কেন বুঝতে পেরেছেন? যে আল্লাহ নিতে চান না, আল্লাহ নিতে চান না। তাহলে আল্লাহ যেটা নিতে চান না সেটা কি জিনিস, এটা বর্জন করা উচিত। গরুর জাকাত আমাদের কিতাবুল জাকাতে দেওয়া আছে, গরু ছাগল এখানে ফার্মের যাদের তাদের জাকাত আসতে পারে। 30টা গরুতে একটা গরু, তাও এক বছরের, ওটা হিসাব আছে। 30টা গরু হইলে পরে তাবি না তাবি আতুন, মানে এক বছর পূর্ণ হইয়া 2 বছরে পড়ছে, এই হিসাব আছে একটু। এই গরু যারা পালে তারা দেখা করবেন, তাহলে বলে দেবো, কারণ এখানে সবাই তো গরু নেই, বাসার দরকার নেই না, কবুতর জাকাত নেই। অত বলে দিলাম যে এই বছরের যে পরিমাণ আদায় করতে হবে এটাকে বাদ দেবে, বাকিটা জাকাত দিতে হবে। বুঝি নাই? আচ্ছা বললাম তো। আসলে হচ্ছে আমরা কোন ব্যক্তিকে নিয়ে, হ্যাঁ ব্যক্তির কিছু আমাদের জানা থাকে, ওটা নিয়ে আলোচনা করি। ব্যক্তি এখন সে কি ভাই, আজকে এগুলো আলোচনা করেন না। আজকে বললাম যে, আমি তো বললাম যে আজকে শরীর খারাপ, খুব রোজা আছে, 16 ঘন্টার রোজা, এরপরে দীর্ঘ কথা বলা হয়েছে, নিজে পড়ে যাচ্ছি, এখন বলতেছি আপনাদের মহব্বতের কারণে মুখ শুকিয়ে যাচ্ছে, খেয়াল রাখা দরকার। হ্যাঁ না, পুতুর মধ্যে যায় না, ব্যবসা যায় না, যে ব্যবসা যায় না তার কাপ নেই, সবটা এখন না, রোজার পরে। আচ্ছা পরে যোগাযোগ করেন। না লেজার যেটা আছে ওটার টাকা আসবে, মানে আপনার এখন মালিকানায় কত টাকা সেটা দেখার বিষয়, যেহেতু আপনার মালিকানায় 16 লাখ টাকা এসে গেছে ওটা টাকা আসবে। আর যদি মনে করেন যেহেতু এটা ব্যথা কিনা করা হচ্ছে, ব্যবসার পণ্য হিসেবে দেখা আসবে, আর যদি মনে করেন এটা ভাড়া দেওয়ার জন্য হইতো তাহলে সেখানে আয়ের থেকে আসতো, তাহলে ওই আপনার প্রবৃত্তি থেকে আসতো। যেহেতু এটা আপনার বিক্রি করবেন, কোম্পানির জাকাতের প্রশ্ন আসতো একটা, যে কয়েকজন মিলে টাকা বিনিয়োগ করলো একটা নির্মাণ কোম্পানিতে, তো নির্মাণ কোম্পানিতে বিনিয়োগ করলো 5 লাখ করে, তো নির্মাণ করছে বিক্রি করছে, এখন এক একজন আর 16 লাখ টাকা এসে গেছে, তো জাকাত দেবে কি 16 লাখ টাকার উপরে না কিসের উপরে? তো বললাম যে পুরোটার উপর জাকাত আসবে, অর্থাৎ যে টাকা আপনার এখন নিজের মালিকানা আছে পুরোটা জাকাত আসবে। আচ্ছা ঈদের জামাত তো ওই যে আপনার যে বসুন্ধরা সিটির বিপরীতে কি জানি একটা সামুরাই কমিউনিটি সেন্টার আছে, ওখানে জামাত, ওখানে পড়ে যাচ্ছে। না আজকে দেওয়ার দলিল নাই, দুই দিন আগে দেওয়ার দলিল আছে। আগে দিয়েছেন না জেনে গেছে, আগে গেছে জানছেন, এখন যার দলিল নেই তা আমরা আমল করবো কেন? আপনি দিয়ে তো বলে গেছিলেন সে দলিল দিয়েছে। আচ্ছা এইটাই তো বললাম, উত্তর দিতাম। হ্যাঁ বলছেন আমি আপনাকে দেখেছি, আমি এজন্য বলছেন যে আপনি একটু চিন্তা করবেন, ঠিকের কথা। এটা হলো যে এখন স্বর্ণরূপের দামটা আলাদা হয়ে গেছে, মানে স্বর্ণের দাম খুব বেশি বাড়ছে, রূপার দাম কমে গেছে। পরিমাণ যখন নির্ধারণ করা হয় তখন দুইটার দাম সাড়ে সাত তোলা স্বর্ণের যে দাম ছিল আর আপনার রূপার একই দাম ছিল, এটা সমাজ সুবিধা করা দরকার বর্তমান যুগে, তাহলে জিনিস অযৌক্তিক হয়। ঠিক আছে, ওটা তো আমি বললাম, ওটা আমার বই তো লিখে দিয়েছি। এখন ব্যাপার হলো এই দেশে আমার মাসটা তো সবাই মানবে না, এই তো সেই জন্য এটা কম, সেই জন্য তো প্রশ্ন আসতেছে। আর এটা মিলেও না, রূপার দামে মিলেন না, অন্যান্য মিলেন না। আপনার এই যে গরুর জাকাত, তিরিশটা গরুর জাকাত আসে না, এটা স্বর্ণের সাথে মিলে, রূপার সাথে মিলে না। তিরিশটা করে একটা গরুর দামে 1,00,000 টাকা, এরকম উটের মধ্যে 5টা উটের মধ্যে জাকাত আসে না, 5টা হলে 1টা বাচ্চা উট আছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, অনেক কারণ ছিল। আচ্ছা দাদা কুমল্লা, আরে ভাই এই প্রশ্ন আজকে করেন না, করেন না, করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।